কতটুকু কালকের থেকে বেটার কাজ করেছি আজকে? কালকে যে কাজটা করেছি আজকে কতটুকু তার থেকে বেটার কাজটা করেছি? কালকে তো আমাদের এর থেকেও ভালো করতে হবে। একটা কথা আছে না, এভরি ডে আই এম থিংকিং দ্যাট টুমোরো আই উইল ডু বেটার দেন ইয়েস্টারডে। যেটা ওই তত্ত্ব কথা বলে আমার লাভ নেই, তত্ত্ব কথা ভাবুক হয়ে আমি কাজ করি না, আমি যা কাজ করি ডিটারমাইন্ড আমি কাজ করি। একটা কথা বলেছিলাম না, একটা অফিসে গিয়ে তো লেখা পড়েছিলাম, কি আই এম অর্গানাইজ আই উড বি ডেঞ্জারাস, আই এম অর্গানাইজ আই উড বি ডেঞ্জারাস। তুই কথাটা বলেছিস, কি একটা বলেছি আমার ঠিক অতটা মনে নেই, বাট আই উড বি আ ডেঞ্জারাস পার্সন, বাট আই উড বি আ ডেঞ্জারাস পার্সন, বাট আই উড বি আ ডেঞ্জারাস পার্সন। মাইকে আমি রাস্তায় যেতে যেতে আমার হঠাৎ করে কেন খেয়াল হলো গাড়ি কভারটার কথা, কি হলো একটা গাড়ি ঘ্যাঁস খেতে দেখলাম, হঠাৎ করে আমার বাইক চালাতে যাওয়ার কথা হয়েছে। কি দিয়ে করা যায়, কি দিয়ে করা যায়? তারপর হঠাৎ করে একটা ফোন এসছে, ফোনটা দেখে মোবাইলের কভারটা হট করে মাথাটা খেতে গেছে, ওই চিন্তা করতে শুরু করে দিয়েছেন। এইভাবেই তো আবিষ্কার হয়। আমাকে একটা চিন্তা করতে হবে, আমি একটা জিনিস আবিষ্কার করবো, সেই যে জিনিসটা কি আবিষ্কার করবো বা কি নিয়ে বিজনেস করবো সেটা কেউ করেনি, কেউ করে না, ওয়ার্ল্ডে কেউ করেনি, ওয়ার্ল্ডে কেউ করেনি, বাদবে খুব কম লোক করেছে। আবার আমি একটা কথা বলি, মাই ইন্সপিরেশন ইজ দ্যাট গুরু ফিল, আমি জানি না বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না, বাঙালিদের ব্যবসা হয় না কি বললো, করতে বাধ্য। তারা বাঙালিদের মাথাকে কাজে লাগিয়ে তোমরা যারা কোটি কোটি টাকা রোজগার করছে, তারা বাঙালিদের তারা ব্যবসা হয় না, এই বুদ্ধি করে বাঙালিদের মাথা থেকেই বেরোচ্ছিল ভাই। ইন্সপিরেশন এরকম করে পাওয়া যায় না, নিজেকে চিন্তা করতে হবে। তুই আজকে চিন্তা করলি, আজকে এটা শুনলি, একবার শুনলি, ভুলে গেলি, ব্যাস গল্প শেষ। ঢুকিয়ে নিয়েছো ইনপুট অনলি, নো আউটপুট, ঢুকিয়ে নিয়েছো ইনপুট অনলি, নো আউটপুট, এর বেশি কোনো কথা নেই। থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। আমার মা বলছে তুই তো লাইফ থেকে এনজয় কর, মেরা বেটা মেরা যাওয়া নেই গিয়েগা, ওই দিদি এলজের কথা আবার বলছি, মেরা বেটা মেরা যাওয়া নেই গিয়েগা, আর কিছু বলার নেই, আমি করে যাব, খাটার জন্য এসছি, আমি খেটে যাবো, আমি বানিয়ে যাবো। ভগবান সবাইকে কিছু না কিছু উদ্দেশ্যের জন্য পৃথিবীতে পাঠায়, তোকে পাঠিয়েছে হয়তো তোর ট্রেনে কাজ করার জন্য, ওকে পাঠিয়েছে ওর ট্রেনে কাজ করার জন্য, ওকে পাঠিয়েছে ওর ট্রেনে কাজ করার জন্য, আমাকে পাঠিয়েছে আমার ট্রেনে কাজ করার জন্য। সবাইকে কিছু না কিছু একটা দায়িত্ব দিয়ে ভগবান পাঠায়। যদি লোকে যে চাকরিটা করছিস না, সেই দায়িত্বটাই হয়তো সেই চাকরিটাই হয়তো তোর, হয়তো তোর দায়িত্ব, এটাই তোর দায়িত্ব। মনে করে বইটা পড়িস, খুব ভালো লাগবে, চোখে জ্বর এসে যাবে, চোখে জ্বর এসে যাবে, চোখে জ্বর এসে যাবে, চোখে জ্বর এসে যাবে, চোখে জ্বর এসে যাবে।